কমলি ওয়ালা রহম ওয়ালা নবীজি আমার, কমলি ওয়ালা রহম ওয়ালা নবীজি আমার, দো জাহানের বাদশা তুমি কুল নবী সরদার, কমলি ওয়ালা রহম ওয়ালা নবীজি আমার, কমলি ওয়ালা রহম ওয়ালা নবীজি আমার। মদিনার ওই রওজা পাকের সবুজ মিনার, মদিনার ওই রওজা পাকের সবুজ মিনার, দু চোখেতে ভাসে সদা ধ্যান যে আমার, কমলিওয়ালা রহম ওয়ালা নবীজি আমার, কমলিওয়ালা রহম ওয়ালা নবীজি আমার। কত হাজি রওজা পাকে সালাম জানাই, কত হাজি রওজা পাকে সালাম জানাই, পারলাম না রে যেতে আমি রওজায়ে আতহার, কমলিওয়ালা রহম ওয়ালা নবীজি আমার, কমলিওয়ালা রহম ওয়ালা নবীজি আমার। নবী তোমার আশিক হয়ে খুঁজি গো তোমায়, নবী তোমার আশিক হয়ে খুঁজি গো তোমায়, ঠাই দিও গোলামের চরণে তোমার, কমলিওয়ালা রহম ওয়ালা নবীজি আমার, কমলিওয়ালা রহম ওয়ালা নবীজি আমার। সুধী শ্রোতা, আমাদের ক্যাসেটে বহুবার প্রিয় নবীজির নাম উচ্চারিত হয়েছে। অনুগ্রহ করে রাসুলে পাকের নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন।